ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। লন্ডন থেকে আমাদের শাহিদ ভাই জানতে চাইছেন, মোজার উপর মশাই করার সময় কোন পদ্ধতি অবলম্বন করবে। এ সম্পর্কে কথা হচ্ছে, ডান হাতের বিজা আঙ্গুল দিয়ে ডান পায়ের মোজার উপর টেনে নেবে, সম্মুখ দিক থেকে পিছনের দিকে টেনে নেবে, এবং বাম পায়ের মোজার উপর দিয়ে বাম হাতের বিজা আঙ্গুল টেনে নেবে, সম্মুখ দিক থেকে পিছনের দিকে। এটি হচ্ছে নিয়ম, এই পদ্ধতি অবলম্বন করাই উত্তম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।